گنگا بھائی جی کی تو بھی تو چاہے اس کی چاہے آشارا تو تر اڑا جی بچہ بنائی شاعر ہو حال مکان حال انجاب بتا یہ اب ہنی روز کیا ہے مذہب ہے یہ کون ہے تمہار حسن نے وکالا صاحب و محمد رحمۃ اللہ عظلم جتما خلکت ہو اکیلا ہر اس کی خلکت پورا ہو جائے تو کھایا جائے گا যদি তার গঠন কি পূর্ণ হয়ে থাকে শরীরের আকৃতি পূর্ণ হয়ে থাকে তাহলে কি হয়েছে খাওয়া যাবে হওয়া কোন সার্ভিস দেখার কর যে কাউলে জাকাত জমিনে জাকাত উম্মি মা কা জমা প্রত্যেকে জমে মা কা জমে বালা খালা বাবার জমে করতে হবে না মা কা জমা করার দ্বারা বাচ্চার জমের হুমকি যোগ আদায় হয়ে যাবে متصل ہے جنین ام کے ساتھ حتی یفصل بین قرارات یس کے جدا کیا جاتے کیکی کے ذریعہ بچہ رہے اور غذا حاصل کرتے ہیں ماں کے غذا سے بچہ کیا طرف بھی سانس لیتے ہیں ماں کی سانس سے ارے عقید کو تنا ہو گرے بھائی اتنا سال حکمانوں گرے بھائی اتنا سال لہٰذا تو جنی ہے یا تو داخل ہوتا ہے بیچنے میں جو بیچا وارد ہوا ماں یا کو بہتا کیا بھائی آزاد ہوتا ہے ماں کے آزاد کے ساتھ مارے آزاد ہوتے ہیں بچہ تو کوئی نہیں تو یاتی کو بہتا کیا یاتی کو بہتا کیا کہنا جد اور نہیں ہے حاصل کرا ہوں اگر جنین جد ہو ماں کا بلجر ہو ظلم میں زخمی کرنا ماں کے اندر زکا تم لہو زکات کے لیے ان لاکھ جنہیں عزیز ہو ڈرے ہر زکاتی جن کے زکات سے تم آپ سید میں زکات আলাদা হুকুম করতে হবে। এক মহিলা পেটে বাচ্চা আছে, লাস্ট মাসে বাচ্চা থাকে, এই জন্য গোলা দিতে হবে, একটা গোলা মাল দিতে হবে। যে মহিলা লাস্ট মাসে মহিলার উপর চেয়ার ধরে ধরবেন, আসবে কি একটা গোলাম, একটা গোলাম মানে হতো 500 টাকা বাচ্চার কারণে, ওই আগে হিসাবে 500 দিরহাম দিতে হবে। আজাদ হোনা সবাব আজাদ যদি আজাদ করে বাচ্চাকে পেটের থেকে আজাদ হবে না, যদি তার বান্ধবীর বাচ্চাকে আজাদ করে দিতে, বাচ্চা কোথায় আছে, তাহলে বাচ্চা কিনে দেবো আজাদ হয়ে যাবে। মনসুর নিশুদ কাটি হচ্ছে ইয়াতে বিহাতাকে মুজাফি নিলেহি, মুজাফি নিলেহি না মনসুব নিলেহি, তার যদি এটাকে নিশুদ করা হয় তাহলে সে আজাদ হয়ে যাবে। বুঝছে, দাসি হল ওসিয়ত রাখুক, বাচ্চার জন্য ওসিয়ত করলে ওসিয়ত হয়ে যেত না, তাহলে বলছে মা থেকে সে মন ভালো, মা থেকে সে যে ভাই মন ভালো, বিহি জানি ও লাহু ও বিহি লাহু থেকে বিহি অর্থাৎ তার তার জন্য ওসিয়ত করা হয়, অথবা কাউকে বাচ্চার জন্য মানের বাচ্চার জন্য বাচ্চাকে কার জন্য ওসিয়ত করছে, তাহলে ওসিয়ত হয়ে যেত না, লাহু থেকে বাচ্চার জন্য বিহি এই বাচ্চাকে কার জন্য কি হয় ওসিয়ত করা হয়, বুঝছেন, ও হায়ান দমবীয় আরেক ইয়া হায়ান দমবীয় এটা এমন প্রাণী যার মধ্যে কি আছে ভাই রক্ত, মা ওয়াল মুকসুদ মিনার দরকার, আর ওই মুকসুদ দরকার রক্তকে প্রবাহিত করা, দমে বাসতকে জুদা করে দেওয়া, ওয়া তমিজ বাইনা দমে ওয়া লাহমে, মুকসুদ কি রে ভাই জুদা করে না দম ওয়া লাহমে তো দরমিয়ান, তিনি লা ইতাহাসসালু ইয়ে তমিজ হাসিল নিয়োগা মা কে জখম কি দরিয়া ইজ ওয়া লাইসা বি সোয়াবিন কে মা কা জমি যে সবাব নিয়ে খুব খারে ধোনা দম কা উন জানিনছে আছেন মারা আলাকাত করলা বাচ্চা থেকে রক্ত বেরিব, বাচ্চা গায়ে আঘাত করছে বাচ্চা থেকে রক্ত বেরিব, হালা গিয়ে যে রক্ত বাহান শক্তি পাস নি করার দেওয়া জায়গা তাবে কোন জমিন হক নাই, বুঝলো না, তাহলে বাচ্চা মার পাবে নয় আজকে বখলাবের জারে বিসাই ওই যে ক্যাপসুল তো সাই দিবে বখলা তখন সাই কে জান না সবুন যে কোন যে না কে সান তো ক্যাপসুল দি হইছে না, কেন সাই দিন মধ্যে যদি তিল দেওয়া হয় কোন রক্ত না বেরো আকি তো তো বেরো আর দেখাতে তাম না হলো দেখাতে না রাখতে কইলো কিন্তু মাকেল যখন করার দ্বারা বাচ্চার জেন্টার রক্ত বেরো না না দেখাতে তাম আছে দেখাতে না কেস আছে দেখা যা নিয়মিত বিপুলিয়া দেখাতে নাই তারে ক্যাস করতে কারবে ওই দিন চলবে যার মধ্যে ক্যাস হবে দেখাতে না কেস আছে ক্যাসা দিনিতে নবী সরফুরজি না কেসান ভয়কমু বস না কেস তো কাই মকাম করা দেওয়া যায়গা কুল কা ইন্দা ওয়াক্ত কে তাজুর কে انما سيد فيه اذن في اذن قد جاء سيد اذن وانما يد ابدا اون কষ্ট যে ব্যথা মধ্যে দাখিল হয়ে যায় মাল যদি কি করে মাল যদি কি করে বাচ্চা কি হয়ে যাবে না তাই ব্যথা মধ্যে দাখিল হয়ে যাবে না জল দিতে বল এই নামা যদি ফুলে বাইয়ে ইয়া দাখিল হয়ে কেন তাহাবিয়ান দি জবাবিহি আর তদি হেবজত করতে বাইতে চায় ধনকা এরা বাইরের দুধে কেন এখানে বাইরের মধ্যে দাখিল কেন বাচ্চা বাচ্চা ব্যাটা ব্যাথাটাকে হেফাজত হাসত থেকে রক্ষা করার জন্য বাচ্চার দুধে আস্তে না করে সেটা বই মধ্যে আসবে বাচ্চাকে যদি আস্তে না করে তাহলে বাইরে কি দেবা হাসে দিয়ে দেবা বাইরেকে হাসত থেকে রক্ষার জন্য আকের বালকের একটা কথা হাত পা লঙ্কা পর্যন্ত দেখি কিনা করা বাতিল না করা কেন ব্যথা কিনা করছে আকের বালক না যত সম্ভব তার কথাটা ঠিক রাখা হেফাজত করতে গিয়ে বাইকে জওয়াজ কে আসিনি কাইলা তাকে বাইর ফাসিল না হবে এস্তেসনাকে জরিয়া একটা জব দিল না ইয়া তিকুবে এটা কি আজাল হয়ে যায় মা কে আজাদ কে বলাচ্ছে কাইলা যেন বসিল মিনাল ভুল হচ্ছে বলার জন্য তিকুব বাচ্চা যদি আজাদ না হয় মার আজাদ করে তাহলে ভুল হইল না মারা কিলো ভুল হইল না ফুলরার পেট থেকে কি বেরো গোলাম বাইল এটা শুনিতে গ্রাহ্য না ফুলরার প্রথম থেকে গোলাম বাহির হওয়া শুনিতে যে কীটা না রে গোলাম দিক আর কথা বলছি নিয়ে ওয়াই আর তিকো আজাদ এটা কি আর কথা এটা কে মুখে খাইলা এন করছিলা তাকে জুদা না হলে ফুলরাছে বলা দেবে কি চলো ভাই فصل فيما يحل لك وما لا يحل قال ولا يجوز كل ذي ناب من السبع ولا ذي مقرب من الطيور الأرضية كيف فصل لك كن كن بلاني حلال كن كن بلاني حلال فصل فيما يحل لك إذن أمار يحل كن كن كأحيان حلال كن حيان كأحلال نيه نيه جائے لكانا جو پنجہ والا ہے بنا دیر کا اندر جو کیا ہے ہاتھی کا کھانے والا ہے دیر میں دے جگر پھیلا سیا کھائے سیٹا کھاؤن کی نہیں بھائی کھائے جانا نبی صلی اللہ علیہ وسلم اکل کل لذی مخلا مین من دیر و کل لذی نارو من سرا کیوں کہو مانا فرمایا آر دندر کل لذی فارسی کا کھانے والا ہے تو دو بات কেন সেবার তালুক তো স্বপ্নের সাথে বন্য পশু যেগুলি ফাইরাছি আহা পাখি আর কি ভাই যেগুলি ফাইরাছি আহ খাই সেবার তালুক কার সাথে দি নাবের সাথে দি মেশলাবের সাথে কাউল হুতুর ভেদ কর মেয়াদ সেবা সুখীর আকিবার নো আইনে দিকের কে পিছের দুনো কিসিমকে প্রয়োগ আবার কে হয় পরে কাকে উল্লেখ করছে কাকে সেবার উল্লেখ করছে নি সেবাটা কার পরে আছে দুটো প্রকারের পরে ভাইজানতে হইলে ইমা রাজে হোক দুনুকে তরফ তাহলে সেবায় তুই হোক সেবায় কি হোক বাহেন হোক ঠিক না ভাইয়া তো না বলো বস কৃষ্ণ সামিল করে গান সেবায় তোর সবাই বাহেন কো লা লা কুল্লা মালাহু মাখলাবুন نیا حال جس کے لیے کیا ہو, پنجا ہو جس کے لیے کیا ہے دانت ہو, اس نے انیاب کا کون دانت گر کے بلا ہے سامنے کی جگہ سانا ہے بلا سانا ہے تم لگ بولے دیجیے بندم کے سانا نا تو ادھر دیکھ ہی سکتے ایک بڑی دانت گر کے ٹوکا سنیے اچھا سابو کر کے بولا کلو مختلف من پہب ہا جار ہن تل ہا دن آ دتا سابو کر کے بولا ہے ہر وے جو اچھو لینے والا ہے لوٹ پاٹ کر کے کھانے والا ہے مختلف مختلف والا ہے آج منتقل تو لوٹ پا کر کے کھانے والا ہے جنہیں زخم کرنے والا ہے قتل کرنے والا ہے حملہ کرنے والا ہے آدھا تھا آدین بھائی حملہ کرنے والا آدھا یا دو ادوان دشمن آدھا یا دو ادوان دوڑنا لوٹ پاٹ کرنے والا لوٹ پاٹ پہ رکھا کاسنا چھو مہینے منتقل اور باغ آ শৃগাল আছে কুকুর আছে এগুলি যে লুটপাট করে দেখা না সিরা ভাই দেখা এলো না দাড়ি মেরে ধরম করে না এই কাতের হত্যা করে না আদিন অর্থ কিরে ভাই দিদা হামলা করে আদিন অর্থ কি আদা অর্থ অভ্যস্ত বাঘপুর হয়েছে গা বাঘপুর হয়েছে না ভাই এসবকে শেয়ার করতে পারে جب بڑا ہو جاتے ملا جی بن جاتے ہیں کھانا مجھے কত গুষ্কু মস্কু বিষাকু কিন্তু আমার খেতেছে তার কিছু আশ্রয় থাকে এই জন্যই তোমরা এখানে কি করে খেয়ো না কেন কাইলা ইয়াদু সাইমিন হাদির আসাবে জন্য ইলাইহি তাকে না পৌঁছে শুনি ইন আসাবে জন্য আছে কিসকে ও কোনা مختلف শকুনের মতো কিন্তু একদম দুর্বল, শকুন থেকে একটা ছোট এবং দুর্বল, চিলের শক্তি বেশি, এতগুলো রেখেছে বোকাতে কিতাব মধ্যে, কিন্তু ওইটা যদি কি আলমন্ডে ফল হইতো ছবিওলা তাহলে এইটার মধ্যে ফোনটা ফোন দেখে কি আছে না এটার মধ্যে মিশ্র আমি ভাবলাম না তো শকুনের মত শকুন থেকে একটু ছোট দুর্বল শক্তি দিকটা দুর্বল গুলাবের জরা কোথাও کھیتی کے کوا یا سمست کاکے کھیتی کھائے اور تو فصل کھائے ناپاک کھائے نا دنیا جو ایگولی فصل کھائے کھیتر کا مانا جگولی کھیتی کھائے ایسا بہت ایسا بہت ایسے کر دیے مغل সমস্ত এলাকার লোকের আমি যদি ওখান থেকে আসছি গ্রন্থ চিনে না এই যে চিনে কেউ খায়া খাতে দানা কো লা কোনো দেশবা মধ্যে কো নিয়ে খাতে হ্যাঁ اللہ دیا کل جو بھی دیکھ کی ہے مجھے کو کھاتے ہیں کازال گلاب ایسے کے گلاب گلاب کا کالا بنی ہوتا یہ بھی کہ ہے بھائی ادھر تو سمجھ دانا کھائی کون کون سمجھ کی کھائے نا پاک کھائے دیکھو مرغ ایک بھی کہ بھائی نا پاک کھائے نا لیکن مرغ کون جائے نا کہ آج کا پتہ کی کہ ٹاول آن کھوا کہ کون سمجھ نا بھائی کی کھائے সময় দানা খাই কোন সময় সে پرہو اب یوسف کے مکرو ہے دینو گال وقت میں جائے ہو اکثر اس کا کھانا کیا ہے نا پاس ہے اگر سب کہہ کر کرو گا جی اگر اکل زبی و زبی و صلاح فادی و زمبوری و حال مکرو ہے اکل زبی اور تو عزبی کے سنا بجو کسی نہیں بھائی جی اور جی زمبور پر بھی بوشا جی آئی زمبور پر بھی بجو আর দব গুণর তুই বৈশাপ ওই কোনা ভুলেছে না ভুলি আসল আবার কচ্চু কাটা কাটা ছিল না কচ্চুয়া উদ্যোগ আছে কি ভাই কচ্চুয়া ফাঁসি দিন بولا ہے والحشرات کلیہ، جو تو حشرات الاعضاء سے ماٹی نیچے صاف اچھا ڈگری تک سب دن سب چل رہی مانا گھر جب آپ سے پوچھا تھا سکھانے کے بابت شافی رحمۃ اللہ کے خلاف پر اس کی مبارکباد دینے میں شافی رحمۃ اللہ کی خبر ہے بھائی ہاں میں کچھ کیسے بڑا کوئی شبر کرتا گول کے بولا موہر میں آئے بھائی اس کی وجہ سے حرام نہیں ہے محرم کے واجب نہیں ہوگا محرم پر اس کی قتل کرنے سے کوئی کیا محرم دے حالات احرام دے ایک حتیٰ کرے تار کیا حشرات کو لوہا جدید مکرو تمام حشرات دلیل با کرتے ہوئے دب کے ساتھ دب کی گوشا گادا جن پالت گادا سے گادا لوگ خچر پالت حرام کرا دیا عمر اہلیہ کے گوشت کو یا وما خیبر کنتما خیبر یہ قرآن اللہ من فلاس مکر کھانا کیا ہے گورے کے گوشت کو حضور پاک نے مانا فرمایا لوہ میں اہلیہ کو کمر لوہ میں اہلیہ کو کھانے سے اور تو پالی تو گادا گوشت کیا پالتی اور حکم فرمایا کہ گورو کے گوشت کو کھانے میں کھائی بول کی تھی کہ بولتے سر کھا بھائی یہ اب یعنی ہوتا رہا تعالیٰ قول و تعالیٰ الخیر والبکار والحمد والی ترکب والزینتن ایبر کے زینتن اصل بھائی اللہ تعالیٰ نے کیا ہے وجہ کیا خیر ہوتا کہ بھائی گھادا گھادے اور خچر کو تمہارے سوار ہونے کے لیے اور زینت اور تمہارے سندر جن ایون تمہارے سوار جن ایک دن جب پرانی کے اللہ تعالیٰ سیکھتے بڑے ہاں بھی احسان نہ کہ سوار ہونے پر احسان کھاؤ بولو احسان نہ یہ بات دیا کھا رہے کہ اس سے سوار کے سواری کو تو بولتے پہلے کو اس سے کھوا دے رہا دیکھو خردا مقصد رہتا بس یہ کول نکلا احسان جتانے کے ماحول میں یہ کتنا اللہ تعالیٰ مندر میں کی کچھ بھائی احسان جیتے اور اکلو من اعلی منافع یعنی کھانا جن کے منافع سے اعلیٰ تر ہے کار ایگولین اپکارن میں دے سب سے بڑے اپکارن دے بھائی کھوا اور حکیم اللہ یہ ترکل امتنان حکیم نے اللہ تعالیٰ نہیں چھوٹے امتنان اعلیٰ کے اعلیٰ نعم کے ساتھ اعلیٰ نعم کے حکیم کی کوئی نا ارے ٹھہرے نا بجے نہیں یہ تمنا بھی اپنا ہے اور تمنا کے احسان جتنا اپنا کے ساتھ تو سکے حاکم ہے کون بھی اعلیٰ نعمت کے ٹھہرنا ہے اعلیٰ نعمت احسان کے ٹھہرنا اپنا نعمت مجھ میں تو بولے کیا رکبیت ہے وہ جینت الجنہ رکبیت ہے وہ جینت الجنہ ایک دینہ آلات ارحاد العدم دے کیونکہ وہ آلہ ہے دشمن کے دھرنے کے لیے آپ دشمن کے بھائی بھی کرو جن بول کے کہ آپ فرق کر سکے آلہ حیق رہو اکل ہو بس موقع کھانا اس کو احترام لہو احترام کرتے ہیں جہاد کے آلہ کے آلہ جہاد احترام کرا کھوڑا چلے بھائی مکرو لا باس بھی کوئی مذائقہ نہیں جن اور لیسا جن اور ہر کو تائی برسل ثم قیل اور کراہ تو اندہو تحریم اور ہر قول ہو رہی سی اچھا جی اصل بھائی یہ قرآن کو احترام ہاں ایک ہے اجارت تا سمان بشی یوزر لہو بھی سہمین اور غنیمت کے اندر ایک حصہ اس کے لیے تعین کیا جاتا ہے کہنا سات سواری دن میں جرا گھوڑا کا جدھ کرے تادر دن غنیمت کا کوئی حصہ تو حصہ اور جرا پیدل جدھ کرے تادر دن میں کرے بھائی ایک حصہ پہلے گھوڑا جدی سمانی تو نہ ہوئی تو آلہ نہ ہوئی تو تار دن ایک حصہ دور کنو پر جو اچھنی لحاظ ایسی وجہ سے یہ آلہ ہونے کی وجہ سے سنی کیا یوز رب لہو قائم کر جاتا ہے خود گھوڑا کے لیے ایک حصہ جو ہے غنیمت کا اندر غنیمت کے معنی میں جتا کہ بھائی ایک حصہ لینا جی احباب احباب ہی تو اس کے مبارکہ دینے میں تقلیل آلہ فی الجہاد قوم کر دینا آلہ جہاد کو آلہ جہاد کی کمائی لگا لگا والحدیث جابر معاوض حدیث سے خالد خالد رضی اللہ عنہ حدیث رضی اللہ عنہ سے کھوا جائے لسے آج جابر رضی اللہ عنہ حدیث رضی کھوا جائے لسے مانا دیسے نا ارے دنہ حدیث رضی تعرف سی نا ہلو تار حرمت تر مجھے تو تعرف رضی اللہ عنہ بھائی کا وہ حدیث رضی اللہ عنہ مانا حدیث خالد کا وہ تن بھی ہو یہ محرم اور یہ کس کے محرم کے لئے اس لئے امام ابو رضی اللہ عنہ یکو کسنا یکو لحمل فراد گھوڑا دودھ دے اما لبن ہو ہر کیلا لبا سب کی کہ اس کے دودھ کھانا کوئی مذاقہ نہیں ہے جنو لائسا دوسر بھی کیونکہ پینے میں تقریر اعلیٰ جہاد نہیں ہے حدیث ہے ہمارے حدیث